কষ্ট গুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে। যখন চোখ ভিজে যায় রাতে কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে। যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। আগুনের কুণ্ডে সে কাহাত শিশির ছোঁয়ায় পাবে হাসি, অন্ধকার কেটে যাবে রাত। প্রখর রোদে পড়া পিঠ আগুনের কুণ্ডে সে কাহাত শিশির ছোঁয়ায় পাবে হাসি, যাবে ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস, বহুদিন আগে তারা বেরালো শূন্য আধার আকাশ। ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস, বহুদিন আগে তারা বেরালো শূন্য আধার আকাশ। কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে। যখন চোখ ভিজে যায় রাতে কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে। যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। ভালোবাসা তার পর দিতে পারে গত